অত্র এলাকার যুব সমাজের ভাইরা এবং শিশু কিশোর ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে 1437 হিজরি সনের 10 শাওয়াল তারিখে এবং 2016 সালের 16 জুলাই তারিখে এই তাফসিরুল কোরআন মাহফিলে সালাতুল মাগরিবের পরে কোরআনে কারিমের একটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সকলে জানি আজকের আবহাওয়ার প্রতিকূল অবস্থার কারণে আমাদের এই তাফসিরুল কোরআন মাহফিলে একটু আসা যাওয়া বসা একটু সমস্যা হচ্ছে, কিন্তু এই সমস্যা এই প্রতিকূলতার মধ্য দিয়েও একটা তাফসিরুল কোরআন মাহফিল এই এলাকায় হওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট এক নিয়ামত। আলহামদুলিল্লাহ, আমি যে মসজিদে খুতবা দিই উত্তরা 11 নম্বর সেক্টর জামে মসজিদ, আমার জুমার খুতবায় মুসল্লি হয় প্রতি জুমায় 10,000 এবং ঈদের জামাতে আমার মুসল্লি হয় 15,000। প্রতি জুমায় দান বাক্স থেকে, শুধু দান বাক্স থেকে কালেকশন হয় 2,50,000, শুধু দান বাক্স থেকে কালেকশন হয়। তো আলহামদুলিল্লাহ, আজকে আমার এই এলাকা, এই এলাকা আমারই এলাকা, আমার বাড়িও এই ফেনী জেলায়। তো আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে এসে কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, যেটা আমারও হেদায়েতের জন্য, অত্র এলাকাবাসীর হেদায়েতের জন্য আশা করি কাজে আসবে। আল্লাহ পাক এই তৌফিক দিয়েছেন, আবারও শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এখানে এসেছি কি শোনার জন্য? গান শোনার জন্য? এটা কি গানের মাহফিল? কিসের মাহফিল? কোরআন সুন্নার মাহফিল। এই মাহফিল হলো কোরআন এবং সুন্নার মাহফিল, এই মাহফিল গানের মাহফিল না। এই মাহফিলের এখানে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলে কি হবে? আল্লাহর কোরআনের তাফসির হবে, এটাই হলো এই মাহফিলের কাজ। সুতরাং এই মাহফিলে কথা হবে দুইজনের, হয় কথা হবে আল্লাহ রাব্বুল আলামিনের অথবা কথা হবে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের, এই দুইয়ের বাহিরে আর কারো কোনো কথাবার্তা এই মাহফিলে হবে না। এই মাহফিলে কবির কথা হবে, যে শুধু কবিতা বলবো আপনাদের সামনে, কবির আলোচনার জন্য কি আজকের এই মাহফিল? এই মাহফিল শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার জন্য। কিন্তু আমরা দেখি, আমরা বিভিন্ন সময়ে তাফসিরুল কোরআন মাহফিল কথা হয় কবিতার কথা, কথা হয় বিভিন্ন গান বাজনার সুর দিয়ে বিভিন্ন রকমের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বিভিন্ন কথাবার্তা। এই জন্য আমরা এই ওয়াজ মাহফিলের মধ্যে সমগ্র বাংলাদেশ ব্যাপী এবং সারা বিশ্বব্যাপী এই ওয়াজ মাহফিলের আমরা সংস্কার আনার জন্য চেষ্টা করতেছি। একটা এলাকার মানুষ অনেক কষ্ট করে, অনেক সহযোগিতা করে, গরিব মানুষ, দরিদ্র মানুষ তার কষ্টের অর্জিত টাকা মাহফিলের জন্য দেয়, দিয়ে একটা এলাকায় একটা মাহফিল করার জন্য চেষ্টা করেন। কিন্তু দেখা যায় সেই মাহফিল শেষে ওই এলাকার মানুষ হেদায়েতের জন্য কোরআন সুন্নাহ থেকে কিছুই পায় না। একটা ওয়াজ মাহফিল হয়, সেখানে আমরা শুধু কিছু গান বাজনা, গান বাজনা বলতে কিছু গানের সুর দিয়ে দিয়ে তালে তালে কিছু কবিতা শুনাই, কিছু জিকির আজকার করাই, কিছু কথাবার্তা বলে সে মাহফিল শেষ করি, যেখানে আল্লাহর কোরআনের আলোচনাও হয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার আলোচনাও হয় না। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলে আমার পরেও আরো আলোচক বিন্দু আছেন। এখানে যারা আলোচনা করেছেন এবং করবেন ইনশাআল্লাহ, সকলেই শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলবেন। এখানে কোনো কবির আলোচনা হবে না, কোনো অমুক ফরমাইছেন তমুক ফরমাইছেনের কথা হবে না, কথা হবে আল্লাহ ফরমাইছেন আল্লাহ রাসূল ফরমাইছেন। এই মাহফিল আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, এরকমের একটা মাহফিল এই এলাকায় হওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট নিয়ামত। আল্লাহ পাক আমাদের সবাইকে এই নিয়ামত থেকে শুকরিয়া হাসিল করার এবং ফায়দা হাসিল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের সামনে আমি কোরআনে কারিমের যে আয়াতটির তাফসির করব, এই আয়াতটি হল সূরা আল মায়েদার 104 নম্বর আয়াত। এই একটি আয়াতের তাফসিরেই অল্প সময়ে আমরা শুনব ইনশাআল্লাহ। এই আয়াতটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে আলোচনা করেছেন। বিষয়টি হল আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ হেদায়েত কেন পায় না। অসংখ্য মানুষ আমরা দেখি যুগে যুগে তারা হেদায়েত পায় নাই, হেদায়েত বিহীন দুনিয়া থেকে চলে গেছেন। আবার কেয়ামত পর্যন্ত এমন অসংখ্য মানুষ আসবে, কোটি কোটি মানুষ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের হেদায়েত পাবে না, হক পাবে না, সত্য অনুসন্ধান করেও সত্য পাবে না। এই সত্য না পাওয়া, হেদায়েত না পাওয়া, মামানিউল হেদায়া, হেদায়ার প্রতিবন্ধক কি কি জিনিস, ওই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমের মধ্যে আলোচনা করেছে। হক কোথায় পাওয়া যায়? হক বুঝেন তো, হক, হক মানে কি? হ্যাঁ, হক মানে সত্য। আর হকের বিপরীতটা কি? বাতিল। একটা হলো হক আর একটা হলো বাতিল, দুটা বিপরীতমুখী জিনিস। যেখানে হক থাকবে সেখানে বাতিল থাকবে না, যেখানে বাতিল থাকবে সেখানে হক থাকবে না। যেখানে এই কারেন্টের আলো আছে, লাইট আছে, সেখানে অন্ধকার থাকবে না, আবার যেখানে অন্ধকার থাকবে সেখানে আলো থাকবে না। এই আলোর নাম হলো হক, ওই অন্ধকারের নাম হলো বাতিল। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা বানী ইসরাইলের মধ্যে, সূরা বানী ইসরাইলের 81 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন, মক্কার ঘরের ভিতর থেকে, মক্কা বিজয়ের দিন, মক্কার ভিতরে কয়টা মূর্তি ছিল? 360টা। এই 360টা মূর্তিকে ভাঙতেছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যা আল হক ওয়া যাহাকাল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কার বাসিন্দা, এই মক্কা মুকাররমার শাবাবে মক্কা, মক্কা মুকাররমার যুব সমাজের একজন ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মক্কার এলাকার মধ্যে আহলে মক্কার অধিবাসী হয়ে এই মক্কার জাবালে নূরে তিনি হেদায়েত পেয়েছেন। আবার এই মক্কাতে দীর্ঘ 13 বছর পর্যন্ত তিনি আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, হকের দাওয়াত দিয়েছেন। মদিনা মুনাব্বারা যাওয়ার পরেও আরো দীর্ঘ 8 বছর, তাহলে 13 বছর আর 8 বছরে কয় বছর? 21 বছর। নবুয়তের 21 বছর চলে গেছে, মক্কা থেকে 360টা মূর্তি সরাইতে পারেন নাই। তাহলে এই মূর্তি সরানো কত কঠিন! একজন রাসূল যিনি রাহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, তিনি দীর্ঘ 23 বছর নবুয়তের মধ্যে 21 বছর পরে গিয়ে তিনি বাতিল সরাইছেন, বাতিল উৎখাত করতে, বাতিল সরাইতে 21 বছর শুধু রাসূলের নবুয়তে জিন্দেগী অতিবাহিত হয়েছে। 21 বছর পরে নবী সাল্লাম অষ্টম হিজরির রমাদান মাসে যখন মক্কা বিজয় করলেন, তখন এই মক্কার ঘরের ভিতর থেকে যখন মূর্তি সরাইতেছিলেন, আর নবী সাল্লাম বলতেছিলেন, যা আল হাক ওয়া যাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, যা আল হাক, হক এসে গেছে, সত্য এসে গেছে, আলো এসে গেছে, ওয়া যাহাক আল বাতিল, আজকে বাতিল এই মক্কার জমিন থেকে উৎখাত হয়ে গেছে, ইন্নাল বাতিল কানা যাহুকা, আর যেখানে হক আসবে বাতিল তো সেখানে থাকতেই পারবে না, যেখানে তাওহীদ আসবে সেখানে শিরক থাকতে পারবে না, যেখানে শিরক থাকবে সেখানে তাওহীদ থাকবে না, যেখানে সুন্নাহ থাকবে সেখানে বেদাত থাকবে না, যেখানে বেদাত থাকবে সেখানে সুন্নাত থাকবে না। এগুলা হক আর বাতিলের মতো আলাদা আলাদা জিনিস। আপনারা কি তাওহীদের পক্ষে না শিরকের পক্ষে? মাশাআল্লাহ, এই মাহফিলে সবাই তাওহীদের পক্ষে, আমরা সবাই তাওহীদের পক্ষে, শিরকের বিপক্ষে, আমরা সবাই সুন্নতের পক্ষে, বেদাতের বিরুদ্ধে। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নাই, কোনো দলের বিরুদ্ধে নাই, কোনো রাজনৈতিক অরাজনৈতিক কোনো দলের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমাদের শত্রুতা আছে কিসের সাথে? শিরকের সাথে আর বেদাতের সাথে। আমাদের বন্ধুত্ব হইল তাওহীদের সাথে আর সুন্নতের সাথে। কি বলেন, সবাই একমত? আলহামদুলিল্লাহ। এই তাওহীদের সুন্নার নাম হলো হক, শিরিক আর বেদাতের নাম হলো বাতিল। এখন পৃথিবীতে এই হকটা, এই সত্যটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বলেছেন, আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হে রাসূল, আল হাক্কু মির রাব্বিক, হকটা তো আসে আপনার রবের পক্ষ থেকে। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, রাসূল আপনি বলে দিন হক আসে আপনার রবের পক্ষ থেকে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রাসূলকে বলেন, রাসূল আপনি যদি ইচ্ছা করেন দুনিয়ার সব মানুষকে হেদায়েত দিয়ে দিবেন, আপনি একজন মানুষকেও আপনি হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করবেন আল্লাহ পাক শুধু তাকে হেদায়েত দিবেন। হেদায়েত আসে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যাকে চাইবেন শুধু তাকেই আল্লাহ পাক হেদায়েত দিবেন। অন্য কাউকে আমি আপনি ইচ্ছা করলে গ্রামের সব মানুষকে হেদায়েত দিয়ে দিব, এই হেদায়েত দেওয়া সম্ভব নয়। আচ্ছা, হেদায়েত থাকে কোন জায়গায়? হেদায়েত কিসের মধ্যে? হেদায়েত হলো আল্লাহর কিতাবের মধ্যে, আল্লাহ রাসূলের সুন্নতের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় কি বলছেন? এন্তেকালের আগে উম্মতকে বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। আমার উম্মতেরা, আমার কাছে আয়াত নাজিল হয়ে গেছে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ। আপনার নবুয়তের দায়িত্ব শেষ পর্যায়ে এসে গেছে, আপনি বেশি বেশি করে আল্লাহর তাসবিহ আর জিকির আজকারে আপনি নিমগ্ন হয়ে যান। আল্লাহর আয়াত নাজিল হয়ে গেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا। আল্লাহর পক্ষ থেকে আয়াত এসে গেছে, রাসূল আজকে আল্লাহর দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম। দ্বীন যেহেতু পরিপূর্ণ হয়ে গিয়েছে, আমি রাসূল আর জমিনে থাকার কোনো প্রয়োজনীয়তা নাই। আমার কাজে ছিল আল্লাহর দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া। দ্বীন যেহেতু পরিপূর্ণ, এখন আর আমার কোনো প্রয়োজনীয়তা নাই, যে কোনো মুহূর্তে আমি তোমাদের থেকে চলে যাব। তারাকতু ফীকুম আমরাইন, আমার উম্মতরা শুনে রাখো, আমি যাওয়ার পরে তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা, আমার উম্মতরা গো, এই দুইটা জিনিসকে যদি শক্ত করে মজবুত করে ধরো, লান তাদিল্লু, দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে গোমরা করতে পারবে না। সুবহানাল্লাহ, সে দুটা জিনিস কি? কিতাব আল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি, প্রথম জিনিসটি হলো আল্লাহর কিতাব, দ্বিতীয় জিনিসটি হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে হক কিসের মধ্যে আছে? আল্লাহর কিতাবের মধ্যে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার সময় বললেন না যে উম্মতেরা আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তোমাদের কাছে তারাকতু ফীকুম আবু বকর, তারাকতু ফীকুম ওমর, তারাকতু ফীকুম আবা হুরায়রা, তারাকতু ফীকুম আয়েশা সিদ্দিকা, তারাকতু ফীকুম আব্দুল্লাহ ইবনে মাসউদ, তারাকতু ফীকুম আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তারাকতু ফীকুম আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমার উম্মতেরা আমি চলে যাচ্ছি, কিন্তু বাগা বাগা কিছু সাহাবি, আবু বকর রেখে যাচ্ছি, ওমর রেখে যাচ্ছি, ওসমান রেখে যাচ্ছি, আলী রেখে যাচ্ছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রেখে যাচ্ছি, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রেখে যাচ্ছি। এই নামগুলো কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন? আল্লাহ রাসূল কোন সাহাবির কথা, কোন ব্যক্তির কথা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন নাই, বলছেন আমি চলে যাচ্ছি, রেখে যাচ্ছি দুইটা জিনিস, একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, আর একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, তাহলে হেদায়েত রয়েছে, হক রয়েছে আল্লাহর কিতাবের মধ্যে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে। এর বাহিরে হক তালাশ করতে যাওয়া, এটা হলো গোমরাহী। কোরআন এবং সুন্নাকে বাদ দিয়ে হক তালাশ করতে যাওয়া, সত্য অনুসন্ধান করতে যাওয়া, এটা সত্যের হকের পরিপন্থী, এটা বাতিলের লক্ষণ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন যে আপনাদের কি হয়, চাচা হয় না জ্যাঠা হয় না খালু হয়? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ আমাদের কি হয়, সমগ্র মুসলিম উম্মার একজন ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। এখন আমাদের ইমাম তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তা আহমদ বিন হাম্বল আমাদের ইমাম হইল কেমনে? মাশা আল্লাহ, তাহলে সবাই আমাদের ইমাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিও আমাদের ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিও আমাদের ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিও আমাদের ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনিও আমাদের ইমাম। চারজন সবাই ইমাম, এর বাহিরেও আরো ইমাম আছে, তাফসিরের জগতের ইমাম, হাদিসের জগতের ইমাম, ফিকহের জগতের ইমাম, বিভিন্ন জগতের অনেক ইমাম আছে। তাফসিরের জগতের ইমাম ইমাম তাবারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম ফখরুদ্দিন আর রাজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, এরা হলেন আমাদের তাফসিরের জগতের ইমাম। হাদিসের জগতের ইমাম কে? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজা, এরা সবাই আমাদের ইমাম। এটা কোন জগতের ইমাম? এলমে হাদিসের জগতের ইমাম। আর ইমাম আবু হানিফা, শাফি, মালিক, হাম্বল, আবু ইউসুফ, মুহাম্মদ, জোফার, ওনারা সবাই আমাদের কোন জগতের ইমাম? ফিকহের জগতের ইমাম। এখন একজন ইমামকে যদি শক্ত করে ধরেন আর বাকিগুলার খবরে না নেন, তাহলে তারা আপনার ইমাম হইল কেমনে? সকলেই আমাদের ইমাম। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনি তার যুগের শাসক ইমাম আহমদ বিন হাম্বলকে এসে বলতেছেন, ইমাম আহমদ বিন হাম্বল, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, হে ইমাম আহমদ বিন হাম্বল, আমি তোমাকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, কিন্তু তুমি যে কথাগুলো বলতেছ এই কথাগুলো আমার পছন্দ হয় না। তুমি বলতেছ আল্লাহ পাকের সিফাতগুলোকে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না, তুমি বলতেছ কোরআন গায়রে মাখলুক, তুমি বলতেছ আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, এই কথাটা ঠিক না, তুমি বলতেছ আল্লাহ পাক নিরাকার, এই কথাটা ঠিক না। আমাদের মুতাজিলার বড় বড় ইমাম, বড় বড় ওলামায়ে কেরাম তোমার এই কথাগুলোকে শিরক মনে করতেছে, কুফরি মনে করতেছে। ইমাম আহমদ বিন হাম্বল, তুমি এই কথাগুলো থেকে বিরত হয়ে যাও, আমরা চাই না তোমার উপরে কোনো নির্যাতন করি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, আতুনি শাইয়্যাম মিন কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি নাবিয়্যিহি, ও আব্বাসী খেলাফতের এত বড় বাদশাহ, আব্বাসী খেলাফতের বিচারকেরা, আব্বাসী খেলাফতের ওলামায়ে কেরাম, আপনাদের কাছে আমি শুধু একটা জিনিস চাই, আপনারা আমাকে আপনাদের মতের সপক্ষে আল্লাহর কিতাব থেকে একটা দলিল দেন বা আল্লাহ রসুলের হাদিস থেকে একটা দলিল দেন, আমি আর কিছু চাই না। কিন্তু ওই যুগের বাদশাহ, ওই যুগের ওলামায়ে কেরাম, ওই যুগের বিচারপতি, প্রধান বিচারপতি সহ সবাই শুধু আকলি দলিল দে, যুক্তির দলিল দে, কিন্তু একটা কোরআনের আয়াত দলিল দিতে পারে না, একটা হাদিসও দলিল দিতে পারে না। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, সারা দুনিয়ার সকল যুক্তিবাদী, সকল দার্শনিক, সকল ফিলোসফাররা যদি আমার সামনে আনেন, আর যদি কোরআন সুন্না থেকে একটা আয়াত বা হাদিস আমাকে দলিল দিতে না পারেন, আমি ইমাম আহমদ বিন হাম্বল সেটা মেনে কখনো নিব না। আল্লাহু আকবার। উনি কখনো মেনে নেন নাই, শেষ পর্যন্ত উনাকে অনেক নির্যাতন, জুলুমের শিকার হতে হয়েছে। ইমাম আবু হানিফাকে, ইমাম আহমদ বিন হাম্বলকে নির্যাতন করা হচ্ছে, আর আহমদ বিন হাম্বল বলতেছেন, আতুনি শাইয়্যান মিন কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি নাবিয়্যিহি, আমাকে একটা কোরআনের আয়াত দেন আর একটা হাদিস দেন। আল্লাহু আকবার। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লক্ষণ, এটাই হলো হকের লক্ষণ। তাহলে যারা হকপন্থী তারা খুঁজবে দলিল কোথা থেকে? কোরআন থেকে আর সুন্নাহ থেকে। আর যারা হকপন্থী না তারা দলিল খুঁজবে কোথায়? এবার সেটা বলেন, হকপন্থীরা দলিল খুঁজবে কোরআনে আর হাদিসে, তাহলে যারা হকপন্থী না তারা দলিল খুঁজবে কোথায়? তাদের অনেকগুলো দলিল আছে, এই সেই দলিল গুলাই আমরা আলোচনা করবো আজকের আলোচ্য বিষয়, ওই দলিল গুলা। যারা হকপন্থী তাদের দলিল তো পাই গেলাম দুই জায়গায়, এক জায়গা কোরআন অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন যারা হকপন্থী না তাদের দলিল কোথায় পাওয়া যাবে? তাদের দলিল পাওয়ার এক নম্বর জায়গা হলো আত-তাকলিদ আল আ'মা, এটা হলো এক নম্বর জায়গা। এক নম্বর জায়গা হলো মুরব্বিদের রেওয়াজ, মুরব্বিদের প্রথা, মুরব্বিদের মধ্যে পাওয়া যাবে। এটা কোরআনেও পাওয়া যাবে না, হাদিসেও পাওয়া যাবে না, এটা বাপদাদাদের মধ্যে পাওয়া যাবে। এটা হলো এক নম্বর দলিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সবাইকে, আরবের মানুষদেরকে সবাইকে দাওয়াত দিচ্ছিলেন, সূরা যে আয়াতটা তেলাওয়াত করেছে, সূরা আল মায়েদার 104 নম্বর আয়াত, ওয়াইদা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হলো তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, সকল মতবাদ, সকল ফেরকা, সকল কিছু ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের দিকে আর সুন্নার দিকে চলে আসো। কালু, তারা জবাব দিল, হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের মুরব্বিদেরকে, বাপদাদাদেরকে যেই জিনিসের উপরে পেয়েছি সেটাই আমাদের জন্য যথেষ্ট। আজকে নতুন যুগে নতুন নতুন হুজুর বাইরেছে, নতুন নতুন কথা শুনি, নতুন নতুন মাসালা শুনি, এই সব বাদ আমাদের বাপদাদারা যেমনি চলছে ওইটাই ঠিক। তাহলে এই বাতিলের দলিল কোথায় পাওয়া যায়? বাপদাদাদের মধ্যে পাওয়া যায়। এই এই বাপদাদাদের এই সুন্নত আজকের যুগে না, সেই নূহ আলাইহিস সালামের যুগের লোকেরাও এই কথা বলছে, ফেরাউনের যুগের লোকেরা, মুসা আলাইহিস সালামের যুগের লোকেরা, তারাও এই কথা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ক্ষেত্রে এই কথা বলছে। এই 1400 বছর পর আজকের যুগে লোকেরা এই কথাটাই বলে। যদি বলেন যে ভাই আপনি যে কাজটা করতেছেন এটা ঠিক না, এটা সুন্নতের বিপরীত, এটা বেদাত বা এটা শেরেক, বলে যে নতুন নতুন হুজুর, নতুন নতুন কথা, নতুন নতুন মাসালা, আমরা আমাদের বাপদাদা 14 গোষ্ঠীরই দেখে আসছি এমনি করতে, বাপদাদা 14 গোষ্ঠী মিলাদ পড়ছে, এখন নতুন নতুন হুজুর বাইরেছে, কয় মিলাদ পড়া যাবে না? বলে না, তাহলে মিলাদ পড়া যাবে না, এটার দলিল পাওয়া যাবে কোথায়? কোরআন এবং সুন্নাহ। আর মিলাদ পড়া যাবে, এটার দলিল পাওয়া যাবে কোথায়? বাপদাদাদের মধ্যে, যে বাপদাদারা করে আসছে। 7 দিনের দিন খাওয়ার অনুষ্ঠান, 40 দিনের দিন খাওয়ার অনুষ্ঠান, ফিঠা দেওয়ার অনুষ্ঠান, আরো যত রসুম রেওয়াজ আছে, এগুলো কোরআনেও পাওয়া যাবে না, হাদিসেও পাওয়া যাবে না, পাওয়া যাবে কোথায়? বাপদাদাদের মধ্যে। আল্লাহ পাক সূরা আল মায়েদার 104 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াইদা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়ালা ইয়াহতাদুন। আল্লাহ পাক বলেন, যদিও তাদের বাপদাদারা কিছুই জানতো না, এলেমও ছিল না, হেদায়েতও ছিল না। এখানে আমরা যারা বসে আছি, অনেকের বাপদাদা ছিল জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এরকম বাপদাদা ছিল না? তো যে লোক নামাজও পড়ে নাই সেই লোক এই এইসব বিষয়ে জানতো কি করে? আল্লাহ পাক বলতেছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ, এদের অনেকেরই ছিল বাপ দাদারা কোনো এলেম ছিল না, জ্ঞান ছিল না, ওয়ালা ইয়াহতাদুন হেদায়েত প্রাপ্ত ছিল না। এই সেম কথাটা, একই কথাটা আল্লাহ পাক অন্যান্য সূরায়ও বলেছেন, বারবার আল্লাহ পাক বলেছেন। সূরা আল বাকারার 170 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাটা বলছেন, ওয়া ইযা ক্বীলা লাহুমুত্তাবি'উ মা আনসালাল্লাহ قالوا ما وجدنا ما القينا عليه آباءنا قالوا نتبع ما القينا عليه آباءنا। দুই একটা শব্দের হেরফের দিয়ে কথা একটাই, অনেকগুলো সূরাতে আল্লাহ পাক বলছেন, সূরা লোকমানের মধ্যে আল্লাহ পাক বলছেন যে এদেরকে যখন বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন কোরআনের অনুসরণ করো, সুন্নার অনুসরণ করো, বাপ দাদার অনুসরণ বাদ দাও। এরা বলেছে মা আলকাইনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদাদেরকে যেভাবে পেয়েছি আমরা সেটাই মেনে চলবো, বাপ দাদার বাহিরে আমরা যেতে পারি না, বাপ দাদার বাহিরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, বাপ দাদার বাহিরে যাইয়েন না, আমাদের বাপ দাদা কোনোদিন বিল্ডিং ঘরে শোয় নাই, আমাদের বাপ দাদারা শুয়েছে কাঁচা ঘরে শুয়েছে না, তা আপনি কেন বিল্ডিং ঘরে শুইতে যান? বলবেন যে আমার বাপ দাদা সনের ঘরে শুইছে, আমিও সনের ঘরে শুমু, বাপ দাদার বাহিরে যাব না। এই কথা কেউ বলে? আমার বাপ দাদা কোনোদিন ফ্যান লাগায় নাই, এসি লাগায় নাই, চোখেও দেখে নাই, আমি এখন ফ্যান লাগাই, এসি লাগাই, আরো কত অত্যাধুনিক জিনিস লাগাই না। তো এখানে তো বাপ দাদার কথা বলি না। এই কথাটা আল্লাহ রাব্বুল্লাহ আলামিন কোরআনে কারিমে বলছেন এইভাবে, সূরা রুমের 7 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতিহুম গাফিলুন। আল্লাহ পাক বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াত সম্পর্কে তাদের সব ধরনের এলেম আছে, ওয়া হুম আনিল আখিরাতিহুম গাফিলুন, কিন্তু আখিরাতের ব্যাপারে একেবারে গাফেল। দুনিয়ার জ্ঞানের কোনো অসুবিধা নেই। কোন এক মুরব্বি, উনি 10 টাকার নোট আর 50 টাকার নোট চিনে না, ওই মুরব্বীকে যদি আপনি 50 টাকার নোট দিয়ে বলেন ধরেন ছাচা আপনি নিয়ে যান 500 টাকার নোট, মুরব্বী নিবে? 50 টাকার নোট বলি 500 টাকার নোট চালাই দিবেন? দুনিয়ার কোন মুরব্বী এরকম পাগল মুরব্বী বাংলাদেশে আছে? তাহলে এটা 50 টাকা না 500 টাকা, মুরব্বী চোখ বন্ধ করে দলিও বুঝে, অন্ধ মানুষটা এমনি ঘষা দিলে বুঝে এটা কত টাকার নোট। তাহলে এই জায়গায় দুনিয়ার এলেমের ব্যাপারে তার যথেষ্ট নলেজ। তারপরে জায়গা জমিন বেচা কেনার সময় অনেক মুরব্বী আছে দলিল পড়তে জানে না, এন ওই মুরব্বীরে যদি আনি বলেন মুরব্বী একটা টিপ দেন এখানে, মুরব্বী দিবে? মুরব্বী তার বিশ্বস্ত লোক দিয়ে আগে ওইটা পড়ায় শুনায় ভালো করে দেখে তারপরে টিপ দেওয়া রেজিস্ট্রি দেওয়া। তাহলে দুনিয়ার ব্যাপারে সামান্য ক্ষতিগ্রস্ত হব এই আশঙ্কায় যদি এত এলেম এত জ্ঞান দরকার হয়, তাহলে আখেরাতের হায়াতের ব্যাপারে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি না লাভবান হচ্ছি সেই ব্যাপারে কি যাচাই বেচার দরকার নাই? কিন্তু সেই ব্যাপারে কেন বাপদাদার উপরে ছেড়ে দিই? আমরা বলি যে বাপদাদারা যেমনি করে গেছে তেমনি আছে। যদি বলি যে শুনেন এই যে পরজ নামাজের পরে সবাই মিলি যে সম্মিলিত মুনাজাত করি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর পর্যন্ত নামাজ পরজ হওয়ার পরে ইমামতি করেছেন। এই 13 বছরে একদিনও নবী সাল্লাম সালাম ফিরানোর পরে সাহাবিদেরকে নিয়ে সবাইকে একসাথে নিয়ে হাত তুলেছেন, এইরকম একটা জাল হাদিসও নাই, সহি হাদিস তো নাই, জাল হাদিসও নাই। বলে যে আমাদের বাপদাদারা না বুঝলে কি এতদিন করে আসছে। এক এক হুজুর ছিল আমাদের দেশে, যেই হুজুরেরা গ্লাসে ফু দিলে গ্লাস ফাটি যেত, সেই হুজুরেরা এই মুনাজাত করে আসছে। এখন আপনারা বাংলাদেশের হুজুর সব মিলে যদি গ্লাসে ফু দেন, একটা গ্লাসে তো ফাটতে পারবেন না। তাহলে ওই কারামতওয়ালা হুজুর যাদের ফুতে গ্লাস ফেটে যেত তারা করে এসছে আমাদের মুরব্বীরা, সেটা আবার বাদ দি কেমনে? তাহলে দলিল কোথায় পাওয়া গেল? কোরআনেও পাওয়া গেল না, সহি হাদিসেও পাওয়া গেল না, জাল হাদিসেও পাওয়া গেল না। পাওয়া গেছে কোথায়? বাপ দাদাদের মধ্যে পাওয়া গেছে, মুরব্বীদের মধ্যে পাওয়া গেছে। তাহলে আমরা বলছি হকের দলিল পাওয়া যায় কোরআন আর সুন্নাহ, হকের বিপরীত যেটা সেটার দলিল এক নম্বরে পাওয়া যায় কোথায়? বাপদাদাদের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে, আবু তালেবের নাম শুনছেন না? আবু তালেব কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ভাই না ছোট ভাই? জি মাশাআল্লাহ, এই গ্রামের মুরব্বীরা সব জ্ঞানী, সবাই জানে আবু তালেব হলো চাচা, এবং খুব মহব্বতের চাচা। এই চাচা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মহব্বত করেছেন, ছোটবেলা থেকে অনেক আদর যত্ন করেছেন। এই চাচা যখন মারা যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়ে বললেন কি, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ ফা ইন্নি উহাজ্জুকা বিহি ইয়াউমাল কিয়ামা। আমার এত আদরের চাচা, মহব্বতের চাচা, জীবনে যখন মা হারিয়েছি, বাবা হারিয়েছি, দাদা হারিয়েছি, শেষ পর্যন্ত আমার আদরের মহব্বতের স্ত্রী খাদিজাকেও হারিয়েছি, কতগুলো ছেলে হারিয়েছি, জীবনের অনেক কিছু হারিয়েছি, অনেক মান সম্মান হারিয়েছি, অনেক কিছু হারানোর পরেও যার কাছে আসলে আমার সব হারানোর ব্যথা আমি ভুলে যাই। সেই মহব্বতের চাচা যিনি আমাকে মুরগির বাচ্চার মতো আড়াল করে রাখতেন সব সময় ডানা দিয়ে, ওই চাচা গো মৃত্যুর সময় আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বা ইন্নি উহাজ্জুকা বিহি ইয়াউমাল কিয়ামা, আপনার লা ইলাহা ইল্লাল্লাহকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হুজ্জত হিসাবে পেশ করব। চাচা অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করলেন, চিন্তা করে দেখলেন আমি কি আমার বাপদাদাদের উপরে থাকবো নাকি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন দ্বীনের উপরে থাকবো। শেষ পর্যন্ত চাচা সিদ্ধান্ত জানিয়ে দিলেন, বাতিজারে শোনো, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, আমি আমার বাপদাদার নিয়ম পদ্ধতি আমি ছাড়তে পারবো না। আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালেব, আমি মিল্লাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, আমি মিল্লাতে আব্দুল মুত্তালেবে আছি, আব্দুল মুত্তালেবের মিল্লাতের উপরে আছি, আমি আমার আব্দুল মুত্তালেব ছাড়তে পারবো না, আমার মুরব্বী বাপদাদা এদেরকে আমি ছাড়তে পারবো না। এই যে আব্দুল মুত্তালেব শেষ পর্যন্ত যেটা করলেন, এটার মাধ্যমে কি হেদায়েত পাইছেন? পান নাই। বাপদাদা ধরে রাখলে কেয়ামত পর্যন্ত কোনো হেদায়েত পাওয়া যাবে না। এক নম্বরে হেদায়েত পাইতে হলে আপনার বাপদাদার রুসুম রেওয়াজ ছাড়তে হবে। বাপদাদার রুসুম রেওয়াজ যতক্ষণ আছে ততক্ষণ মনে করবেন আপনি গোমরাহির মধ্যে আছেন, বাপদাদার রুসুম রেওয়াজ ছাড়বেন মনে করবেন আপনি হেদায়েতের উপরে আছেন। এটা হলো মাওয়ানিউল হেদায়া, হেদায়েতের জন্য বড় প্রতিবন্ধক আত-তাকলিদ আল আমা, অন্ধভাবে কারো অনুসরণ। অন্ধভাবে একটা মানুষের অনুসরণ করা যাবে, সেই মানুষটাকে, সেই মানুষটা হলো মক্কার আবদুল্লাহর ছেলে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই নবী সাল্লাল্লাহু আলাইহি কবরের পাশে আলমে হাদিসের দার্স দিতেন, আর ছাত্রদেরকে দেখে দেখে বলতেন, শোনো আমার ছাত্ররা, কুল্লু ইউখাযু ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিবু হাযাল কবরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ছাত্ররা শোনো, দুনিয়ার সকল মুসলিম উম্মাহ শোনো, দুনিয়ার প্রত্যেকটা মানুষের কথা গ্রহণ করা যায়, আবার প্রত্যাখ্যানও করা যায়, কিন্তু এই কবরে যিনি শুয়ে আছেন এই মানুষটার কথা শুধু গ্রহণই করতে হয়, প্রত্যাখ্যান করা যায় না। আল্লাহু আকবার, এই মানুষের কথা শুধু গ্রহণ করতে হবে, ছাড়া যাবে না। তোমার বুঝে আসুক আর না আসুক, তোমার যুক্তিতে বুঝে আসুক আর না আসুক, অজুবঙ্গের অনেকগুলা কারণ আছে, যুক্তিতে বুঝে আসে না। কি বুঝে আসে? অজুবঙ্গের কারণগুলা নিয়ে শুধু আপনি যুক্তিবাদী হন, আপনার ইমান চলে যাবে। ইসলামের সব জায়গায় যদি যুক্তিবাদী হন তো ইমান চলে যাবে। অজুবঙ্গের কারণের সাথে ওজুর ফরজ ওয়াজিবের কোনো সম্পর্ক নাই, আপনার যুক্তিতে এটা বুঝে আসবে না। কিন্তু যুক্তিতে বুঝে না আসলেও ওই মানুষটার অন্ধ অনুকরণ করতে হবে, এই অন্ধ অনুকরণের মধ্যে হেদায়েত। কিন্তু ওই মানুষটা না বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, যদি ইমাম মালিক বলতেন আমাদেরকে যে শুনো তোমাদের বাতাস বের হলে উজু চলে যাবে, আমরা ইমাম মালিক বললে সেটা মানতাম? কেন মানি? সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুতরাং আল্লাহ রসুল বললে সেটা অন্ধভাবে অনুকরণ করতে হবে। কিন্তু আল্লাহ রসুল বলার পরে সহি হাদিস স্পষ্ট আমরা দেখতেছি, এটা আল্লাহ রসুলের হাদিস, কোরআনে কারিমের আয়াত। এরপরে যদি বলেন যে না এটা কোরআনের আয়াত হইলে তাও আমি মানি না, হাদিস হইলেও আমি মানি না, কারণ আমার মুরব্বীরা, আমার আকাবেরা এই হাদিস তো গ্রহণ করে নাই। আচ্ছা, আপনার মুরব্বীরা এই ক্ষমতা পাইলো কই, রাসুলের হাদিস গ্রহণ করা না করার? এই ক্ষমতা, এই পাওয়ার আল্লাহর জমিনে তো কাউকে দেওয়া হয় নাই। রাসূলের হাদিস গ্রহণ করবে আর প্রত্যাখ্যান করবে, এই পাওয়ার দুনিয়ার কাউকে দেওয়া হয়েছে? ইমাম মালিক রহমতুল্লাহ এই জন্য কবরের দিকে দেখাই দেখাই বলতেন যে এই কবরের যিনি সাহেবু হাজাল কবর তার কথা শুধু শুনতেই হবে, মানতেই হবে, যুক্তিতে বিবেকে বুঝে আসুক আর না আসুক, এর বাহিরে যত মানুষ আছে সব মানুষের কথা যেটা কোরআন সুন্নার সাথে মিলবে সেটা গ্রহণ করা যাবে, যেটা মিলবে না সেটা গ্রহণ করা যাবে না। এই জন্য সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের সামনে যদি আবু বকরও কথা বলতেন, ওমরও কথা বলতেন, সেই কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথার সাথে না মিলত, আবু বকর ওমরের কথাকে ফেলে দিতেন, রাসূলের কথাকে গ্রহণ করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার খুতবা দিচ্ছেন, বুখারীর হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ওই সময়ে জীবিত থাকাকালীন যতগুলো বিয়ে হইতো সব বিয়েতে যে মোহর নির্ধারণ করতেন সেই মোহর কোনদিন 700 আওকিয়ার বেশি হইতো না, 700 আওকিয়ার নিচে থাকতো। আজকে আমরা দেখতে পাচ্ছি আপনারা মোহরের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করতেছেন, নারীদেরকে বেশি বেশি মোহর দিয়ে দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, কোন এই এটা সপক্ষে কোন কোরআনের আয়াত দলিল দেন নাই, নবী সাল্লামের কোন হাদিস দলিল দেন নাই, দলিল দিচ্ছেন নবী সাল্লামের আমল, যে নবী সাল্লাম জীবিত থাকাকালীন আমরা এই কাজটা করতাম। তখন ওই মুসল্লিদের মধ্য থেকে এক মহিলা মুসল্লি, মহিলা মুসল্লি উঠে বললেন ওমর এই ব্যাপারে আমার কিছু বক্তব্য আছে। ওমর বললেন ঠিক আছে তোমার বক্তব্যটা বলো। তখন ওই মহিলা বললেন শুনেন, এক নম্বরে আমি দলিল দিব আল্লাহর আয়াত থেকে, আল্লাহর কোরআন থেকে। আল্লাহ পাক বলছেন ওয়া ইন আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ, যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহর হিসাবে কোটি কোটি টাকাও যদি দিয়ে দাও, ফালা তাখুযু মিনহু শাইআ, তালাক হয়ে যাওয়ার পরে ওই টাকা থেকে এক টাকাও আর ফেরত নিও না। তাহলে আল্লাহ পাক এখানে বলছেন কোটি কোটি টাকাও যদি স্ত্রীকে দিয়ে দাও তাহলে কোটি কোটি টাকা মোহর দিলে আল্লাহ পাকের কোনো আপত্তি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরের সর্বনিম্ন পরিমাণ নির্ধারণ করেছেন, সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 10 দিরহামের কমে মোহর হয় না, কিন্তু বলেন নাই এত এত দিরহামের উপরে মোহর দেওয়া যাবে না। তাহলে যেই জিনিসে বেশি মোহর দিলে আল্লাহ পাকের আপত্তি নাই, আল্লাহর রাসূলের আপত্তি নাই, আপনি ওমরকে আল্লাহর রাসূলের থেকেও বেশি প্রভাবশালী, আপনার আপত্তি কেন? আল্লাহু আকবার। এন ওমরটাকে এই ওমর মানে একদিকে তিনি মুসলিম রাষ্ট্রের মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন, দুই নম্বরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, তিন নম্বরে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তায় যাইতেন শয়তান সেই রাস্তা থেকে পালিয়ে আরেক রাস্তা যাইতেন। আল্লাহু আকবার। এটা অন্য কোন সাহাবীর এই বৈশিষ্ট্য এই কারামত ছিল না, শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলার এই কারামত ছিল। ওমর যে রাস্তা দিয়ে যাবে শয়তান সেই রাস্তা দিয়ে যাবে না ভয়ে। তাহলে ওই সাহাবীর কথা মহিলা মেনে নেয় নাই, মহিলা সাথে সাথে কোরআনে কারিমের আয়াত দিয়ে দলিল দিলেন, হাদিস দিয়ে দলিল দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আসলে তো কথা ঠিক। আল্লাহ আকবার। সাহাবায়ে কেরামের সামনে যখন কোরআনের আয়াত এসে যেত, হাদিস এসে যেত, তখন সব বাদ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইন্না উমর কাদ আখতা ওয়া ইন্না ইমরাতান কাদ আসাবাত, দুনিয়ার মুসলিম জাহান শুনে রাখো আমি ওমর যে বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্যটা ভুল বক্তব্য ছিল, আর এই মহিলা যে বক্তব্য দিলেন এই মহিলার বক্তব্যটা সঠিক। সুবহানাল্লাহ। এটাই হলো হেদায়েত প্রাপ্ত মানুষের নমুনা, যে হেদায়েত প্রাপ্ত মানুষদের কাজ হলো কোরআন আর সুন্নাহ যেটা বলবে সেটাই হক, অন্য কেউ কি বলছে কোরআন সুন্নার মোকাবেলায় কোন ইমামের কথায় যদি ভুল হয় তো ইমামের কথা ফেলে দিবে, কোরআন আর সুন্নার এত্তেবা করবে। তাহলে হেদায়েত পেতে হলে এক নম্বরে বাপদাদার কথা, মুরব্বীদের কথা যদি কোরআন সুন্নার সাথে না মিলে, কোরআন সুন্নার খেলাফ হয়, সেটা ছেড়ে দিতে হবে। দুই নম্বরে আপনার যেই জিনিসের আমরা বলছি হকের দলিল পাওয়া যাবে কোরআন সুন্নায়, আর যেটা হক না সেটার দলিল কোথায় কোথায় পাওয়া যাবে সেটা বলতেছি। এক নম্বর বলছি কোথায় পাওয়া যাবে, যে মুরব্বীদের কথায় বাপদাদাদের মধ্যে পাওয়া যাবে। দুই নম্বরে যেখানে পাওয়া যাবে সেটার নাম হলো জাহালত, মূর্খতার মধ্যে পাওয়া যাবে, জাহেলের মধ্যে পাওয়া যাবে। জাহেল কাকে বলে? জাহেল মানে লেখাপড়া জানে না তাকে জাহেল বলা হয় না, আবু জাহাল, আবু জাহালকে আবু জাহাল বলা হয়। সে কি লেখাপড়া জানতো না? লেখাপড়া তৎকালীন যুগে বড় শিক্ষিত ছিল। যে বাইতুল্লাহর মতো আল্লাহর ঘরের পরিচালনা কমিটির সদস্য ছিল, সারা দুনিয়ার মানুষকে পরিচালনা করার মতো তার জ্ঞান ছিল, কিন্তু তাও রাসূলুল্লাহ তাকে বললেন আবু জাহাল। এই মূর্খতা কিসের মূর্খতা? এই মূর্খতা হলো সত্য জানার ব্যাপারে তার জ্ঞান ছিল না। তার সামনে নূর জ্বলতেছে, বাতি জ্বলতেছে, সে বাতি সে চিনে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে, অথচ সে সেটা চিনতে পারে নাই। এর থেকে বড় জাহেল আর কে হইতে পারে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আবু জাহাল, সে তো জাহেল। তাহলে জাহেলের আলামত হলো জাহেল হক চিনে না, জাহেল কোরআন চিনে না, সুন্নাহ চিনে না। জাহেলের কাছে অনেক আলেম থাকতে পারে, বড় আলেম আছে, বড় আলেম। কিয়ামতের ময়দানে জাহান্নাম উদ্বোধন হবে কাদেরকে দিয়ে? হ্যাঁ বলে না, সবাই সন্দেহ আছে, ডরে বলে না যে হুজুরে আবার কি কয়। ওলামায়ে কেরামদেরকে দিয়ে, তাও ছোট ছোট আলেম না, বড় বড় ওলামায়ে কেরামদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। সর্বপ্রথম জাহান্নামে দেওয়া হবে বড় বড় আলেমদেরকে। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে বিশাল বিশাল বস্তা বস্তা আমার এলেম থাকতে পারে, কিন্তু সেই এলেম যদি হক চিনার প্রতিবন্ধক হয়, ওই এলেম দিয়ে যদি আমি হক চিনতে না পারি, তো ওই এলেম শেখার পরেও আমি জাহেল। এই জন্য আবু জাহেলের এত এলেম থাকার পরেও আল্লাহ রসুলাম বলছেন তাকে জাহেল। আচ্ছা, জাহেলের কিছু বৈশিষ্ট্য শুনেন। জাহেলের কয়েকটা বৈশিষ্ট্য আল্লাহাক বর্ণনা করছেন, যে এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে পাবেন বুঝে নেবেন যে 100% জাহেল। এবং জাহেল হলে করণীয় কি সেটাও আল্লাহাক বলছেন। জাহেলের একটা বড় আলামত হইল জাহেল আমল করে না, আশা করে বসে থাকে, মানে গাছ লাগায় না, ফল পাওয়ার আশা করে বসে থাকে। এটা জাহেলের বড় একটা আলামত। আল্লাহাক কোরআনে কারিমের মধ্যে বলছেন ওয়া মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়্যা ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন। রাব্বুল আলামিন বলেন ওয়া মিনহুম উম্মিয়ুন, তাদের মধ্যে এমন কিছু উম্মি লোক আছে, লা ইয়ালামুনাল কিতাবা, কিতাবের কিছুই জানে না, ইল্লা আমানিয়্যা, কিন্তু সে আশা করে বসে থাকে। কিতাবের কোনো জ্ঞান নাই, তার নলেজ নাই, এলেম নাই আল্লাহর কিতাব সম্পর্কে, কিন্তু তার আশা আছে। নামাজ না পড়লে কি হবে? আমার ইমান ঠিক আছে। নামাজ না পড়লে কি হবে? আমি ইমানদার, আমি জাহান্নামে গেলেও একবার জান্নাতে যাব। তাহলে জান্নাতের আশা করে বসে থাকে এই জাহেল। আমল নাই, আমল করে না, কিন্তু জান্নাতের আশা করে বসে থাকে। তার আশা ভরসা ঠিক আছে, কিন্তু লা ইয়ানামুনাল কিতাব, কিতাবের মধ্যে সূরা আল মুদাসসিরের 42-48 নম্বর আয়াতে জাহান্নামীদের আলামত বলা হয়েছে। সেখানে এক নম্বর আলামত হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। তাহলে স্পষ্ট হয়ে গেল যে কিতাব বলে দিচ্ছে যে নামাজ না পড়লে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। কিন্তু যে জাহেল, সে তো কিতাবের কোনো জ্ঞান নাই, কিতাবের সাথে তার খবরে নাই, সে খবর না রেখে সে জান্নাতের আশা করে বসে থাকে। আল্লাহ পাক বলেছেন ওয়াইন হুমিল্লা ইয়াজুন্নুন, এবং এরা শুধু আশা ভরসার উপরে, ধারণার উপরে চলে, ধারণার উপরে চলে, কিতাবের কোনো জ্ঞান নাই এবং জ্ঞান জানার দরকারও মনে করে না। আল্লাহ পাক বলছে এটা হলো জাহেলের এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য হলো জাহেল কি করে, অধিকাংশ মানুষ, বিশাল মানুষ যেখানে দেখে জাহেল সেখানে দৌড়া। জাহেলের কাছে হক চিনার আলামত কোরআনও না সুন্নাও না, জাহেলের কাছে হক চিনার আলামত হলো কোন জায়গায় মানুষ বেশি। এটা জাহেলের একটা বড় আলামত, যে আপনাকে দেখবেন কিছু মানুষ বলবে যে এত মানুষ কি না বুঝি দৌড়ায় নাকি ওখানে। এই কথা যে বলবে বুঝবেন যে 100% জাহেল, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে বলছেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন পৃথিবীর অধিকাংশ মানুষই জাহেল, অধিকাংশ মানুষই জানে না, এলেম নাই। তাহলে যেখানে মানুষ বেশি তার অর্থ এই নয় যে এরা হেদায়েতের উপরে আছে, দল বড় তার অর্থ এই নয় যে এরা হেদায়েতের উপরে আছে। অধিকাংশ মানুষ যদি হেদায়তের দলিল হইতো, তো পৃথিবীর অধিকাংশ মানুষ হইতো বর্তমানে কাফের। আপনি যদি বলেন আমেরিকায় এত বিশাল বিশাল জিনিস আবিষ্কার করে, তারা কি বুঝে না? তারা তো মুসলমান হয় না, আমি মুসলমান হবো কেন? তাহলে আপনি হেদায়ত পাবেন? পৃথিবীর অধিকাংশ মানুষ লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ দলিল না। দলিল হলো কোরআন আর সুন্নাহ। এখন অধিকাংশ মানুষ কাজটা করতেছে, অধিকাংশ মানুষ যাইতেছে, যে লোক ওইটাকে দলিল দিবে, অধিকাংশ মানুষের দলিল এই লোক হলো জাহেল। জাহেলের এটা একটা বড় আলামত। জাহেল যখন আপনার সাথে তর্ক বিতর্ক করবে, জাহেল আপনাকে কোরআন থেকেও দলিল দিবে না, হাদিস থেকেও দলিল দিবে না, দলিল দিবে মুরব্বীদের, দলিল দিবে অধিকাংশ মানুষের। বলবে যে হ্যাঁ, এত হাজার হাজার হুজুর, এত হাজার হাজার আলেম সেখানে যাইতেছে, হাজার হাজার আলেম এই কাজ করতেছে, এরা কি ভুল করতেছে? তখন আল্লাহ পাক বলছেন সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন জাহেলেরা তোমাদের সাথে তর্ক বিতর্ক শুরু করবে, জাহেল তো তোমাকে কোরআন থেকেও দলিল দিবে না, হাদিস থেকেও দলিল দিবে না, তার দলিল তো অন্য জায়গায়, তার দলিল হলো মুরব্বী, তার দলিল হলো আকাবের, তার দলিল হলো দল দলে মানুষ, লক্ষ লক্ষ মানুষ। তুমি বলবা কোরআন হাদিস, সে বলবো ওইটা, তো এইটা নিয়ে শুধু ঝগড়া বাড়বে, ঝগড়া কমবে না। তো এই জন্য জাহেল যখন তোমার সাথে বিতর্ক করবে, কলু সালামা, বলবা যে ভাই আসসালাম আলাইকুম, বাস, তার আর কথার কোনো জবাবও দিবে না, কিছু বলবাও না, তার সাথে তর্ক বিতর্কও করবা না। তাহলে দুই নম্বরে আমরা বাতিলের দলিল পাওয়া যায় কোথায়? জাহালতের মধ্যে, মূর্খতার মধ্যে। তিন নম্বরে যেখানে দলিল পাওয়া যায় সেটা হলো দলবাজির মধ্যে, গ্রুপবাজির মধ্যে। এটাকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় তাআসুব, তাআসুবের মধ্যে। তাআসুব মানে দলবাজি, গ্রুপবাজি, যে আমি একটা নির্দিষ্ট দলের মধ্যে আছি, বাস আমার দল যেটা বলে এটাই একমাত্র হক, আমার দলের বাহিরে সারা পৃথিবীতে যত মুসলমান আছে সব দলালা, সব গোমরাহি, সব জাহান্নামে যাবো, খালি আমার দলের লোক জান্নাতে যাবে। তাদেরকে যখন আপনি যত দলিলে দেন, কোরআন দেখাবেন, হাদিস দেখাবেন, শেষে এসে বলবো যে না, হাদিস তো ঠিক আছে, আয়াত তো ঠিক আছে, কিন্তু আমাদের মাঝহাবে এটা নাই। আচ্ছা, আয়াত যদি ঠিক থাকে, হাদিসও যদি ঠিক থাকে, তো তোমার মাঝহাবে থাকার দরকারটা কি? এটা হলো তাআসুব, দলবাজি, যে সবকিছুর পরে আমার দল, যে একবারে প্রথম কোরআন দেখবো, হাদিস দেখবো, তারপরে সব দেখবো, দেখার পরে যে আয়াত আমার দলের সাথে মিলবে সেটা আমি গ্রহণ করব, যেটা আমার দলের সাথে মিলবে না সেটা গ্রহণ করা যাবে না, বরং অন্য কেউ যদি গ্রহণ করে সেটাকে কেমনে বাধা দিতে হবে, কেমনে প্রতিবন্ধকতা তৈরি করতে হবে, ওই কূটকৌশল নিয়ে কাজ করে, এটা হলো তাআসুব। এই তাআসুব ইসলামে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআসাবা ফালাইসা মিন্না, আমার যে উম্মত দলবাজি করে সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। আল্লাহ পাক বলছেন, যারা দলবাজি করে, মাথার মধ্যে আগে থেকে দল ঢুকে রাখে, গ্রুপ ঢুকে রাখে, একটা ফেরকা ঢুকে রাখে, একটা চিন্তাধারা নিজে আগে থেকে ঢুকে রাখে, এই লোক কোনোদিন হেদায়েত পাবে না। আল্লাহ পাক বলছেন, যালিকা যিকরা লিমান কানা লাহু কালবুন আও আলকা সামা ওয়াহুম শাহিদুন। আল্লাহ পাক বলেন, ওই কোরআন সুন্নার উপদেশ শুধু তাদেরই কাজে লাগবে যাদের লিমান কানা লাহু কালবুন, যাদের কালব আছে, যাদের কালব আছে, যাদের কালব আছে মানে যারা দলবাজি মুক্ত, ইসলামের মধ্যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দলবাজি তৈরি করে, সেই দলবাজির মধ্যে থাকলে এই লোককে আমক পর্যন্ত হেদায়েত পাবে না, দল মুক্ত হইতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত, জামাত মানে কি? জামাত মানে দল মুক্ত হওয়া। আমরা বুঝি জামাত মানে দল, দল মুক্ত হওয়া, কিন্তু কোরআন সুন্নার ভাষায় জামাত মানে দল মুক্ত হওয়া, দল থেকে বের হওয়া। এখানে জামাত মানে সাহাবায়ে কেরামের দল, সাহাবায়ে কেরামের জামাত, সাহাবায়ে কেরাম যে আকীদা, যে আমল পোষণ করতেন, এটাই জামাত। তাহলে আমরা তিন নম্বরে কি পাইলাম? তাআসুব, দলবাজি, মানে সবকিছুর পরে কোরআন হাদিসের দলিল বাদ দিয়ে দলের দলিল, ফেরকার দলিল, যে আমাদের গ্রুপের দলিল, আমাদের দলের দলিল, এটা কোরআন সুন্নায় পাওয়া যাবে না। তাআসুব দলিল পাওয়া যাবে তাআসুবের মধ্যে। চার নম্বরে যেটা কোরআন হাদিসে দলিল পাওয়া যাবে না, দলিল পাওয়া যাবে যেখানে, সেটার নাম হলো আল কিবির ওয়াল হাসাদ, অহংকার, অহংকার এবং হিংসা। একজন বড় আলেম হতে পারে কিন্তু তিনি অহংকার মুক্ত না, অহংকারী, তিনি হিংসুক, তাহলে এই লোক জীবনে কোনোদিন বড় আলেম হবে কিন্তু হেদায়েত পাবে না। যার মধ্যে কিবির আছে আর হিংসা আছে, দেখেন নূহ আলাইহিসসালামের যুগে, নূহ আলাইহিসসালাম যখন জনগণকে দাওয়াত দিতেন, জনগণ কি করত? আল্লাহ পাক সূরা নূহের মধ্যে এই কথা বর্ণনা করেছেন, ওয়া ইন্নামা কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম, রাব্বুল আলামিন আমি যখন আমার জনগণকে দাওয়াত দিতাম লিতাগফিরা লাহুম, তারা কিভাবে আল্লাহর কাছে মাগফিরাত পাবে সেই পদ্ধতি শেখানোর জন্য, জালু আসাবিআহুম ফি আদানিহিম, রাব্বুল আলামিন আমার কওমের লোকেরা তাদের আঙ্গুলগুলোকে কানের ভিতরে ঢুকিয়ে দিত, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম আমার দাওয়াত না শোনার জন্য তাদের মুখের উপরে পর্দা ঢেলে দিত, কাপড় ঢেলে দিত, ওয়াস্তাকবারু ইস্তিকবারা আর শেষ পর্যন্ত তারা অহংকারে বড় অহংকারী হয়ে যেত, বলতে যে হ্যাঁ আমরা বুঝি না, খালি নু বুঝে, নু কি পড়ালেখা করছে, কি ডিগ্রি, কোন মাদ্রাসায় পড়ছে, কোন মুফতির কাছে পড়ছে, নূহ আলাইহিসসালাম দুনিয়ার কোন মুফতি সাহেবের কাছে পড়ছে, কোন ইউনিভার্সিটিতে পড়ছে, কোন মাদ্রাসায় পড়ছে, দাওরা হাদিস পাশ করছে, কামাল পাশ করছে, মুফতি পাশ করছে, তো কিছুই তো করে নাই। এন ওই যুগের লোকেরা বলে যে হ্যাঁ আমরা এত বড় বড় বিশাল বিশাল সার্টিফিকেট দাঁড়ি, বিশাল বিশাল ডিগ্রি দাঁড়ি, এত পড়াশোনা করছি, আর তার কথা আমরা শুনবো কেন? এই এই জিনিস যার মধ্যে ঢুকছে এই লোককে আমার পর্যন্ত হেদায়ত পাবে না, অহংকার এবং হাসাদ। ফেরাউন হেদায়ত পায় নাই, না পাওয়ার কারণ কি? অহংকার, কিবির। ইবলিস হেদায়ত পায় নাই, কি জন্য? দুই কারণে পায় নাই, একটা অহংকার আর একটা যুক্তিবাদী, একটা হলো অহংকারী হওয়া আর একটা যুক্তিবাদী হওয়া, এই জন্য হেদায়ত পায় নাই। একটা অহংকার হলো কি? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ পাক বলছে সে ইস্তিকবার অহংকারী হয়ে গেছে, এই জন্য সে হেদায়ত পায় নাই। আরেকটা পায় নাই, যুক্তিবাদী হয়েছে, আল্লাহ পাক বললেন যে উসজুদু লি আদম, আদমকে সাজদা করো, ইবলিস বলে উঠলো খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছেন মাটির থেকে, তাহলে আমার যুক্তি বলে মাটি আগুনকে সাজদা করবে, আগুন মাটিকে সাজদা করবে না। ইবলিসের মতো বড় যুক্তিবাদী আল্লাহর জমিনে কেউ নাই, তার যুক্তিও কিন্তু ঠিক আছে যে আমাকে বানাইছেন আগুন থেকে, তাকে বানালেন মাটির থেকে, তা আমি আগুনে মাটিরে সাজদা করবো কেন? মাটি আগুনকে সাজদা করবে। এই যুক্তিবাদী প্রদর্শন করা আর অহংকার প্রদর্শন করার কারণে ইবলিসও হেদায়ত পায় নাই। অহংকার কাকে বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সংজ্ঞা দিয়েছেন অহংকার কাকে বলে। অহংকার মানে শুধু মানে স্বাভাবিকভাবে অহংকারী দেখানো, এটার নাম অহংকার না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল ওয়া হাববাতিন মিন কিবির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারো মধ্যে যদি বিন্দুমাত্র অহংকার থাকে সে জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানা ওয়া নআলুহু হাসানা, কোন লোক যদি পছন্দ করে তার জামাটা পোশাকটা খুব সুন্দর থাকুক, তার জুতাগুলো খুব সুন্দর থাকুক, তাহলে কি সে অহংকারী হবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, না সে অহংকারী না, অহংকারী হলো আল কিবির বাতারুল হাক্কে ওয়া গামতুন নাস, অহংকারী হলো বাতারুল হাক, বাতারুল হাক, বাতারুল হাক মানে রাদ্দুহু আল হুজ্জা, দলিলকে প্রত্যাখ্যান করা, হককে প্রত্যাখ্যান করা, এটার নাম অহংকার। বাতারুল হক, হককে মেনে না নেওয়া। হক কি? আমরা হকের সংজ্ঞা প্রথমে দিছি, হক হইল কোরআন, হক হইল সুন্নাহ। আপনি কোরআনের আয়াত কারো সামনে পেশ করলেন, সুন্নাহ পেশ করলেন, হাদিস পেশ করলেন, এরপরেও মেনে নেয় না, তার অর্থ হইল এটা কিবির, এটা অহংকার, অহংকারে মেনে না। হ্যাঁ আমি এত বড় মুফতি সাহেব, আবার এতদিন পর্যন্ত আমাদের উস্তাদরা এইভাবে বলে আসছে, আমাদের আকাবেদদেরকে এইভাবে দেখছি, এখন আবার এই লোক লেখাপড়া জানে না, কিছু জানে না, এই লোক ডাক্তার, ডাক্তারি করব, এই লোক কেন আসি ফতোয়া বলে, বাস এটা মানা যাবে না, এটা হলো কিবির, এটা অহংকার। আল্লাহ পাক বলছেন আল কিবির বাতারুল হক, হককে প্রত্যাখ্যান করা, যার মধ্যে কিবির আছে, হাসাদ আছে, হিংসা আছে, এই লোক কোনোদিন হেদায়েত পাবে না, এটা হেদায়েতের প্রতিবন্ধক। বড় মুফতি হওয়া যাবে, বড় আলেম হওয়া যাবে, কিন্তু মুহতাদিন হওয়া যাবে না। এবং আপনার ওই যে দলিল কোরআন হাদিসে পাওয়া যাবে না, সেই দলিল পাওয়া যাবে অহংকারের মধ্যে। এজন্য অনেকে দলিল দেয় যে আপনারা এই কথাগুলো বলতেছেন, কিন্তু আমাদের অমুক মুফতি সাহেব তো বলছে না এটা ঠিক না, কিন্তু মুফতি সাহেব যে কথাটা বলছেন সেটা অহংকারের দলিল, সেটা উনি এত বড় মুফতি সাহেব উনি কি কম বুঝেন নাকি? এই অহংকার যার মধ্যে ঢুকেছে এই অহংকারটা হেদায়েত না পাওয়ার দলিল। কয়টা গেল? চারটা জিনিস। পাঁচ নম্বরে আমরা যে জিনিসটা বলবো সেটি হলো এত্তেবাউল হাওয়া, যার মধ্যে এত্তেবাউল হাওয়া আসবে সেই লোক কোনোদিন হেদায়েত পাবে না। এত্তেবাউল হাওয়া মানে প্রবৃত্তি পূজারী, মনে যেটা চায় মনের জিনিসকে অগ্রাধিকার দেওয়া, কোরআন সুন্নাহর দলিলের মোকাবেলায় নিজের ইচ্ছাকে নিজের ইস্তেহাদকে নিজের মতকে অগ্রাধিকার দেওয়া, এটাকে বলা হয় ইত্তেবাউল হাওয়া। আল্লাহ পাক জান্নাতের ব্যাপারে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি তার রবের ভয়ে সব সময় শঙ্কিত থাকে, ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, আর নিজের নফসকে হাওয়া থেকে প্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচিয়ে রাখে, ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকের ঠিকানা হলো সেই জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো ইত্তেবাউল হাওয়া ছাড়তে হবে। আল্লাহ পাক বলেন, ফালা তাত্তাবিউল হাওয়া আনতা দিলু, খবরদার তোমরা হাওয়ার অনুসরণ করিও না, প্রবৃত্তির অনুসরণ করিও না। অনুসরণ করতে হবে কিসের? কোরআন আর হাদিসের, কোরআন আর সুন্নাত। কোরআন সুন্নাহ বাদ দিয়ে যদি আমার প্রবৃত্তির অনুসরণ শুরু করি তাহলে হেদায়েত পাওয়া যাবে না। হেদায়েত না পাওয়ার আরেকটি কারণ হল জাইগুল কুলুব, অন্তর বক্রতা, অন্তর বাঁকা হয়ে যাওয়া। আমাদের শরীরের যেমন অনেকগুলা রোগ হয়, কালবেরও অনেকগুলা রোগ হয়। আমাদের শরীরের বড় বড় রোগ হইল যেমন ডায়াবেটিস হয়, ক্যান্সার হয়, বিভিন্ন ধরনের রোগ হয় না শরীরে? তো শুধু শরীরের রোগ হয়, কালবের রোগ হয় না? কালবের অনেক বড় বড় রোগ আছে। এই রোগগুলোর মধ্যে থেকে একটা বড় ধরনের রোগ হলো জাইগুল কুলুব, এটা কালবের একটা বড় ধরনের রোগ। জাইগুল কুলুব মানে কলব বাঁকা হয়ে যাওয়া। কলব অনেক সময় সোজা থাকে, আবার অনেক সময় এটা বাঁকা হয়ে যায়। এই কালবের বক্রতা এটা বিশাল একটা রোগ। এই রোগ যার হয়েছে সেই লোক দেখবেন যে সোজা কথা বলবে না, আপনি বলবেন একটা সেই লোক সবসময় উল্টা উল্টা কথা বলে, মানে আপনার কথার মোকাবেলা সে কোরআনের আয়াতও বলবে না, হাদিসও বলবে না, দলিলও বলবে না। প্রথমে বলবে যে, আরে মিয়া আপনি মাদ্রাসা কদিন পড়ছেন? আমরা আজকে 20 বছর মাদ্রাসায় পড়ি, বুখারী শরীফ বুঝি না এখনো। আপনি কয়দিন মাদ্রাসায় পড়ছেন? বুখারী শরীফ লইলে হাঁটেন? বক্রতা, এটা হলো কাল বাঁকা হয়ে গেছে, বাঁকা কথা বলবে মানে সোজা কথা আর বলবে না। তারপরে বলবে যে, আপনি রাফলিয়াদাইনের হাদিস পাই গেছেন? আমরা এত বছর মাদ্রাসায় পড়ছি, আমরা পাই নাই, আমাদের উস্তাজারা পাই নাই, আপনি পাইছেন? আবার আপনি আরবি ব্যাকরণ জানেন, নাহ সরব জানেন? বাস, রাফলিয়াদাইনের হাদিস পাইতে কি আরবি ব্যাকরণ জানা লাগে, নাহ সরব জানা লাগে? মানে সোজা কথা আর বলবে না, শুধু বাঁকা বাঁকা কথা বলবে। কিছু কিছু মানুষকে দেখবেন বাঁকা বাঁকা কথা বলে, সোজা কথা বলে না। এই জাইগুল কুলুব, কালব বাঁকা হয়ে যাওয়া, কালবের বক্রতা, এটা অন্তরের একটা বিশাল রোগ। এই রোগ যার হয়েছে সেই লোক আর হেদায়েত পাবে না, সবসময় শুধু বাঁকা কথা বলবে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে শিখিয়ে দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করার জন্য, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমরা এই দোয়া সব সময় করি, কিন্তু বেদাতী পদ্ধতিতে করার কারণে আল্লাহর কাছে কবুল হয় না এই দোয়া। কিন্তু আমাদের দেশের বহুল প্রচলিত একটা দোয়া, সব ইমাম সাহেব এই দোয়া করে। এই দোয়া করে না এরকম ইমাম সাহেব বাংলাদেশে নাই, কিন্তু এক দোয়াও কবুল হয় না। না হওয়ার কারণ হলো বেদাতী পদ্ধতিতে সারা রাত দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করবে না, সুন্নত পদ্ধতিতে এক মিনিট দোয়া করলে সেটা কবুল হবে। তা আমরা দোয়া করি বেদাতী পদ্ধতিতে, তো এটা কবুল হবে কোথা থেকে? এজন্য আমাদের অন্তর বাঁকা হয়ে আছে, এজন্য সোজা কথা আমাদের মধ্যে আসে না, সবসময় দেখবেন যে বাঁকা, উল্টা কথা, বাঁকা কথা। এই বাঁকা কথার মধ্যে মানে সেটা কোরআন সুন্নাহ যেখানে দলিল পাওয়া যাবে না, সেটা ওই বক্রতার মধ্যে পাওয়া যাবে। আরেকটি জিনিস যেটা হেদায়েত না পাওয়ার প্রতিবন্ধক সেটা হলো সাহেবু বেদআ আহবার ওয়ার রুহবান, মানে বেদাতি আলেম এবং আবেদ। ওলামা ইকরামদের মধ্য থেকে অনেক ওলামা ইকরাম বেদাতকে পছন্দ করেন, বেদাতকে ভালোবাসেন, তারপর আবার কিছু আছেন আলেম না, আলেমে সুরত ধরে থাকেন, ভিতরে এলেম নাই কিন্তু উপরে দিয়ে দেখলে মনে হয় যে বিরাট আলেম, বড় মুফতি সাহেব। এই দুইটার একটাকে বলা হয় আহবার, একটাকে বলা হয় রোহবান। আহবার হলো যার এলেম আছে বড় আলেম, আর রোহবান হলো এলেম নাই কিন্তু সুরতে মনে হয় যে বড় আলেম। আল্লাপাক সুরা আত্মাওবার 34 নম্বর আয়াতে আল্লাপাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লায়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাপাক বলেন, হে ইমানদারগণ, তোমাদের মধ্যে অধিকাংশ আহবার এবং রোহবান, সবাই না, আল্লাপাক বলছেন অধিকাংশ, তাহলে কিছু বাদ আছে, কিছু আহবার রোহবানের মধ্যে এই দোষটা নাই কিন্তু অধিকাংশের মধ্যে আছে, সেটা কি? আহবার মানে বড় বড় আলেম কিন্তু বেদাতি আলেম, আর রোহবান মানে আলেম না আবেদ কিন্তু বেদাতি, সাহেব বেদাহ। এই দুই দুই গ্রুপ কি করে? প্রথম গ্রুপে যেটা করে সেটা হলো লাইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, বাতিল পদ্ধতিতে মানুষের সম্পদ বক্ষণ করে, বাতিল পদ্ধতিতে মানুষের সম্পদ খায়। বাতিল পদ্ধতি কি? মিলাদ পড়ি খায়, খতম পড়ি খায়, তারপরে তাবিজ দিয়ে খায়, বিভিন্ন পদ্ধতি যেগুলো কোরআন সুন্নার বিরোধী পদ্ধতি, বাতিল পদ্ধতি, এই বাতিল পদ্ধতির মাধ্যমে সম্পদ খায়। এটা কিন্তু ছোট আলেমরা পারে না, এটা বড় আলেম লাগে, এটা খাইতে হইলে অনেক কৌশল লাগে, সবাই কিন্তু পারে না। একজন লোক দৌড়াই আসছে যে হুজুর আমার তো মেয়ে অসুস্থ, কি করবো? তো হুজুর চিন্তা করলো, এই লোকের তো টাকা পয়সা আছে, পকেট থেকে টাকা বের করতে হবে, বললো যে শুনেন আপনি একটা সুরিয়ানি খতম দিয়ে দেন। সুরিয়ানি খতম সারা রাত পড়তে হয়, টাকাও বেশি, হাদিও বেশি, বাস সুরিয়ানি খতম দিয়ে দিছে, টাকা কিছু বাইর করছে। আবার একজন দেখা গেল যে নামাজ পড়ে নাই, জানাজা পড়তে আসছে, এই ভাই শুনেন উনি কতদিন নামাজ পড়তে পারে নাই, এক বছর পড়তে পারে নাই, ডেলি ছয় ওয়াক্ত, নামাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত, হিসাব হলো ছয় ওয়াক্ত, ছয় ওয়াক্ত ডেলি এক ওয়াক্তের জন্য এত টাকা, বাস তার এক লক্ষ এত হাজার টাকা কাপ্পারা, বাস কাপ্পারা খাওয়ার বড় বুদ্ধি। এইভাবে মানে এগুলো খাইতে হইলে অনেকগুলো কৌশল আছে, সে কৌশল করে করে লাইয়া কোনো নাম ওয়ালা নাসে বিল বাতিল, বাতিল পদ্ধতিতে মানুষের সম্পদ খায়। এরা কিন্তু হেদায়েতের জন্য বড় প্রতিবন্ধক, কারণ সে যদি দেখে যে আপনি তার এই খাওয়ার রাস্তায় আপনি প্রতিবন্ধকতা তৈরি করতেছেন, আপনি তার খতমে বাধা দিচ্ছেন, তার মিলাদে বাধা দিচ্ছেন, তার বিভিন্ন ইনকামের রাস্তায় আপনি বাধা দিচ্ছেন, তখন সে আপনার কোরআন হাদিসে যতই থাকুক সেটা অ্যাকসেপ্ট না করে আপনার বিরোধিতা করবে। আমি আমার এলাকায় ওয়াজ করতে গেলে তো মসজিদের ইমাম সাহেবেরা বলে কি যে ইমাম ভাই আপনি সব বিষয়ে ওয়াজ করিয়েন, এইগুলো একটু বলিয়েন না, কারণ হলো এগুলো বললে আমাদের ইনকামটা চলে যাবে। আপনারা তো ঢাকা শহরে আছেন, আপনাদের আলহামদুলিল্লাহ টাকা পয়সা আছে, আমরা গরিব মানুষ কিছু নাই, এগুলো করি কোন রকম খাই গ্রামে, তা আপনি যদি এগুলো বলে দেন তো মানুষ তো আর মিলাদও পড়াবে না, খতমও পড়াবে না, আমাদের টোটাল ইনকামে বন্ধ। তাহলে হক পাওয়ার জন্য এই সাহেব বেদা বেদাতি ওলামায়ে কেরাম বড় অন্তরায়, এটা আল্লাহ পাক বলছেন সূরা তাওবার 36 নম্বর আয়াত। আর ওই যে আর গ্রুপ বলছেন না রোহবান, রোহবানরা কি করে? ওয়াইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এগুলার কাছে এলেম নাই কিছু নাই কিন্তু সেয়ারা সুরতে মনে হয় যে বিশাল দরবেশ। এগুলার কাজ হলো ওয়াইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এগুলো ঘুরে ঘুরে মানুষকে আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে, এগুলা এখানে আসে কিছু করবে না, ওই দেখবেন যে এখান দিয়ে ঘুরবে, ওখান দিয়ে ঘুরবে, ঘুরে ঘুরে ঘুরবে, যে শুনেন এখানে যে মাহফিল হইতেছে খবরদার এখানে যাইয়েন না, এখানে রাস্তা রাস্তায় ঘুরবো, ঘুরি ঘুরি করবো কি যে শুনেন এখানে যে মাহফিল হইতেছে এখানে যাইয়েন না, এখানে তো আমাদের কোনো ওইরকম আমাদের আকাবেদদের আমাদের সিলসিলার আমাদের দলের কোনো মুক্তি আসে নাই, খবরদার মাহফিলে যাইয়েন না। আল্লাহ ফাকুসান ওয়াইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এদের কাছে ভিতরে কোনো এলেম নাই, সেহারা সুরতে ইসলামের লেবাস ধরে, এইগুলা আল্লাহর রাস্তায় মানুষদেরকে প্রতিবন্ধকতা তৈরি করে। এরপর সর্বশেষ যেটা বলে আমরা শেষ করব সেটা হলো আদম খাশিয়াতুল্লাহ। খাশিয়াতুল্লাহ যদি না থাকে তাহলে এই লোক কোনোদিন হেদায়েত পাবে না। হেদায়েতের অন্তরায় খাশিয়াতুল্লাহ না থাকা, খাশিয়াতুল্লাহ মানে আল্লাহর ভয় না থাকা। আল্লাহর ভয় যদি কারোর মধ্যে না থাকে, এই লোক কোনোদিন হেদায়ত পাবে না, বরং এটা হেদায়তের রাস্তা প্রতিবন্ধকতা তৈরি করবে। আপনারা শুনছেন কিনা জানি না, আমি শুনছি যে এক বড় মুফতি বড় আলেম বলতেছেন যে সাহাবাই কেরাম তারা ইসলাম গ্রহণের পরেও বগলের নিচে মূর্তি নিয়ে নাকি মসজিদে আসতো, যে আসি এইভাবে ধরে রাখত। তো নবী সাল্লাম দেখলেন যে রাসুলের পিছে নামাজ পড়ে আবার মূর্তিও আছে বগলের নিচে, বাস আল্লাহ রাসুল বললেন যে আল্লাহ আকবার, উপরের দিকে হাত তুলে ফেলছেন, বাস হাত তুলছে আর মূর্তি পড়ে গেছে। যে কথা দুনিয়ার কোন কাফের মুশরিক বলতে সাহস করে নাই, সেই কথা একজন বড় আলেম বলতেছেন। তার অর্থ কি? ওই আলেমের ভিতরে খাসিয়াতুল্লাহ নাই, আল্লাহর ভয় নাই। তিনি নিজের দল টিকানোর জন্য, গ্রুপ টিকানোর জন্য, ফেরকা টিকানোর জন্য সাহাবাই কেরামের নামে তোহমত দিচ্ছেন যে সাহাবিরা ইসলাম গ্রহণের পরেও নাকি মূর্তি নিয়ে মসজিদে আসত। তাহলে এই যে কথাটা বলে ফেললেন, এই কথাটা কি কেন বলতে পারছেন? আদমু খাসিয়াতুল্লাহ, খাসিয়াতুল্লাহ নাই। আল্লাহ পাক সূরা ফাতিরের 73 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ রাব্বুল আলামিনকে শুধুমাত্র ভয় করে ওলামা। এই জন্য ইমাম হাসান আল বসরি রহমাহুল্লাহ তিনি এই আয়াতের তাফসিরে বলছেন আলেম তো তারা যারা মান খাসিয়ার রহমান বিল গায়ব, যারা আল্লাহকে ভয় করে, যার মধ্যে খাসিয়াতুল্লাহ আছে তিনি আলেম, বস্তায় বস্তায় এলেম থাকা আলেমের দলিল না। ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহ তিনি বড় তাবেঈ ছিলেন, তিনি তাফসির করেছেন, তিনি ইবনে আব্বাসের ছাত্র, তিনি বলছেন এলেম মানে জ্ঞান থাকা আলেমের দলিল না, আলেমের দলিল হলো খাসিয়াতুল্লাহ, আল্লাহর ভয় খাসিয়াতুল্লাহ থাকা, এটাই আলেম হওয়ার দলিল। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন সূরা আল মুমিনুনের 2 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন কাদাফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন, ওই মুমিনেরাই সফল যাদের সলাতের মধ্যে খাসিয়াতুল্লাহ আছে। এই আয়াতের তাফসিরে ইবনে আব্বাসের একজন বড় ছাত্র আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে একজন মুসল্লির নামাজ আল্লাহর দরবারে কবুল হতে হলে ওই নামাজের মধ্যে তিনটা জিনিস থাকতে হবে, এক নম্বর জিনিস ইখলাস থাকতে হবে, দুই নম্বর জিনিস খাসিয়াতুল্লাহ থাকতে হবে, তিন নম্বরে জিক্রুল্লাহ থাকতে হবে। কারণ ইখলাস যদি না থাকে তার নামাজ কবুল হবে না, খাসিয়াতুল্লাহ না থাকলেও তার নামাজ কবুল হবে না। আর জিক্রুল্লাহ আল্লাহ পাক বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা জিক্রুল্লাহ আকবার, সলাত মানুষকে ফাহশা এবং মুনকার থেকে ফিরাবে, আর এটা হলো জিক্রুল্লাহ আকবার। তো যদি নামাজের মধ্যে খাসিয়াতুল্লাহ না থাকে তো সারা জীবন নামাজ পড়বে, এখান থেকে সুরিও বন্ধ হবে না, সুদও বন্ধ হবে না, ঘুষও বন্ধ হবে না, কিছুই বন্ধ হবে না। এটা নামাজি সুদখোর, নামাজি ঘুষখোর, তারপরে নামাজি সোর, নামাজি ডাকাত, নামাজের সময় নামাজও পড়ে আবার এ সকল অপকর্মও করে, নামাজি জেনাকারীও হতে পারে, নামাজি কিন্তু জেনাকারী, নামাজি কিন্তু সুদখোর, নামাজি কিন্তু ঘুষখোর। তাহলে নামাজ তারে সুদ থেকে ঘুষ থেকে ফিরাইতে পারে না কেন? আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন তার নামাজের মধ্যে খাসিয়াতুল্লাহ নাই। খাসিয়াতুল্লাহ যদি থাকতো তাহলে সমস্ত অপকর্ম থেকে তাকে ফিরাইতে পারতো। সম্মানিত ভাই ও বোনেরা, আমার আলোচনা দীর্ঘায়িত করব না, আমার পরে আরো দুইজন সম্মানিত আলোচক আছেন, ওনারা আরো গুরুত্বপূর্ণ আপনাদের সামনে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এটার মূল সারমর্ম হলো, মূল কথা হলো যে হক কোরআন এবং সুন্নতের মধ্যে আছে। নবী সাল্লাম আমাদের কাছে দুইটা জিনিস রেখে গেছেন, কোরআন এবং সুন্না। নবী সাল্লাম কোনো ব্যক্তিকে দলিল বানান নাই, দলিল বানাইছেন কাকে? কোরআন আর সুন্নাকে। কোরআন আর সুন্নায় যে জিনিস পাওয়া যাবে সেখানে কোনো ব্যক্তি দলিল হবে না, কোরআন সুন্নায় স্পষ্ট থাকলে সেখানে কোনো ব্যক্তির অন্ধ আনুগত্য, এটা হারাম। এজন্য সাহাবায়ে কেরাম এক ব্যক্তির ছাত্র হইতেন না, দশ সাহাবির ছাত্র হইতেন। তাবেঈনে কেরাম এক সাহাবির ছাত্র থাকতেন না, দশ বিশ জনের ছাত্র থাকতেন। এই জন্যই আমাদের দেশে যে ফিরের সিস্টেম, এই ফিরের সিস্টেমে একজন মানুষ এক ওস্তাদের স্টুডেন্ট হয়ে যায়, এটা ইসলামে জায়েজ নাই। একজন একজনের স্টুডেন্ট, একজনের স্টুডেন্ট যখন হইবেন তখন আপনি মনে করবেন যে আমি যেটা বলতেছি এটাই 100% কারেক্ট, বাস আমার হুজুর যেই টুপি পরে এই টুপি একমাত্র টুপি, আমার হুজুর যে তসবি পরে এই তসবি একমাত্র তসবি, আমার হুজুর যে কালারের পাঞ্জাবি পরে এটাই একমাত্র পাঞ্জাবি, কারণ তার ওস্তাদ তো একটা। ওস্তাদ যদি 10 জন থাকে তখন তার মধ্যে এই ঘোড়ামি, এই অন্ধত্ব তার মধ্যে তৈরি হবে না। এজন্য ইসলামে এক ওস্তাদ জায়েজ নাই। ওস্তাদ থাকতে হবে অনেক, আর ওস্তাদ যদি অনেক থাকে তাহলে তার মধ্যে গোমরাহি আসবে না। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে কথাগুলো বললাম এগুলো বাস্তব সমাজের চিত্র, আমাদের এই বাস্তব অভিজ্ঞতা আমরা দেখি সমাজে কি কি বলে সেই চিত্রগুলাই আপনাদের সামনে তুলে ধরেছি, কোরআনের সাথে আমাদের সমাজের চিত্র। এজন্য আমরা সমাজে সুন্নতের সাথে খবরদার কখনো বেয়াদবি করবেন না, সুন্নত আপনি পালন করেন আর না করেন কিন্তু সুন্নতের সাথে বেয়াদবি করবেন না। যেমন ধরেন আপনি আপনার দৃষ্টিতে এটা সুন্নত না, আপনি মনে করতেছেন এটা সুন্নত না, বাস ভালো আপনি সুন্নত না এটা পালন করবেন না, এটা আরেকজন পালন করতে গেলে আপনি ওই সুন্নতের সাথে বেয়াদবি করবেন না। আল্লাহর ঘরে যারা গেছেন, হজে গেছেন, মক্কা মদিনায় গেছেন, নামাজের মধ্যে কত রকমের চিত্র দেখছেন না, হাজি সাহেবরা দেখছেন না, কেউ হাত এখানে বানছেন, কেউ এখানে বানছেন, কেউ এখানে বানছেন, কেউ ছেড়েও দিচ্ছেন, কিন্তু একজন আরেকজনের সাথে ঝগড়া করছেন, এই মিয়া তুমি হাত ছেড়ে দিছো কেন, তারে যায় দড়ি জোর করে হাতের এখানে বাঁধি দিছে, সেখানে কোনো ঝগড়া নাই কিছু নাই, আল্লাহর ঘরের মতো জায়গা। পৃথিবীর বড় বড় ওলামায়ে কেরাম যেখানে, আপনি আমি যেখানে ছোটখাটো আলেম এখানে আছি, সেখানে কেমন করে একজন মানুষ, হয়তো আমি এখানে হাত বাঁধি উনি এখানে বাঁধছে, তাকে আমি মসজিদ থেকে বের করে দিচ্ছি, এটা তো সুন্নতের সাথে বেয়াদবি করতেছে। আমি হয়তো ওই সুন্নত পালন করতেছি না, ঠিক আছে করবো না, কিন্তু আরেকজন করতে গেলে তাকে বের করে দেওয়া, তার সাথে বেয়াদবি করা, এটা সুন্নতের সাথে বেয়াদবি। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, কোরআন এবং সুন্নাহ থেকে দলিল নেন। ওই মুরব্বি, ওই তাআসুব দলবাজি, ওই আকাবের, তারপরে ওই সাহেবি বেদা, তারপরে এত্তাবাউল হাওয়া, এগুলো বাদ দিয়ে খালেস ভাবে আমরা কোরআন এবং সুন্নাহকে শক্ত করে ধরি। আল্লাহ পাক আমাদের সবাইকে এবং খাস করে অত্র এলাকার সকল ভাই বোনকে আল্লাহ পাক সহি দিন গ্রহণ করার, মানার, বুজার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। نفعني الله وإياكم بالقرآن العظيم وبسنة نبيه الكريم صلى الله عليه وسلم سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك